الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، الكتاب الأربعين النووية ست شلمبار درس الحديث 36 عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال: أبو هريرة رضي الله عنه، النبي صلى الله عليه وسلم فرمى: من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة. زي قمن شيء خنق مؤمن ওর বলা মুসিবত আসছে রে তকলিফ আসছে রে ইন উঠাই বেলা ধরলে উদ্ধার গুজে ধরলে ওদের আল্লাহ ইতার তুইও বলা মুসিবত দুনিয়া না ইয়মল কিয়ামা ইয়মল কিয়ামা তার ওর বলা মুসিবত আইব দে ইন উদ্ধার করি বেলা উদ্ধার করিব ইয়ানোর বদলা ও মানে আলম আসেন আলিব দুনিয়া আখরা আর যে নাকি গো মানুষ টিয়া পয়সা উদর দিয়ে দেয় না গো মানুষ তকলিফ যেতে পার উদর টিয়া মসে না পারে মানুষ এবার আসান করে দিয়ে দর মাফ করে দেওয়া লাগে নহলে ক্ষমাই দিয়ে নহলে কিছু কিছু দিবার লাগুয়া এনজির লাগুয়া লাইন করে দিয়ে ইয়াদের টাইম পাড়াই দিয়ে এনতেন আসান গুজে দৌড়ে আল্লাহ বলি তো দুনিয়ার দাখতো মধ্যে আসান করে দিবি তো আর ওমন সাথে মুসলিমের সাথে আল্লাহ দুনিয়া আখরা আর যে নাকি হনকে মুসলমান ওদের সতর গুজিয়ে আইপ সুপাইয়ে বন্যায়ন গরিতার ইতে তো আবিয়ান জাহের হয়তো মন নগদ দে সনদ লাগে দে ইয়ান দরিয়ারে মানুষের বন্যায়ন করে জাহের নগরে সুপে রাখে আল্লাহ হরিতার দুনিয়ার দেখো তো মানে তারা আইব সুপে রাখিব তাহলে হজতে সেটা মানুষের বন্যায় করিয়া মানুষের বন্যায় করে দুনিয়া গুড়া করে তারা হতে খতরা চাইয়ে তোমরা তোমাদের সুপ তোমাদের আল্লাহ সুপে বলে নরে আল্লাহ তোমাদের বন্যায় ওদের গরিব জেনে বদলেন আল্লাহ ফি আউন আব্দি মা কান আল আব্দু ফি আউন আখিহি আল্লাহ বন্দার মতো তোমার থাকবো যেকল নাকি বন্দায়ে আল্লাহর বন্দার মতো তোমার থাকে তুই জেন আল্লাহর বন্দার মতো তোমার থাকবি আল্লাহ তোর মতো তোমার থাকবো এ নাহলে তুই মানুষের মুসাদা করিস মানুষের সাহায্যতা করিস মা বাবার খেদমত করিস এখানে খেদমত করিস মিসকিনের কল সাহায্যতা করিস তোদের আল্লাহ সাহায্যতা করিব নহলে তুই নগরি তোদের আল্লাহ ইল্লা নগরিব ومن سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريق الى الجنه ازنيكي علم فدي بالله رصد جي خدي الله يتري ايان له جنات رصا اسان قول ديوك الله قران حديث توحيد فقه نواز دو شي كون انت بكون جنات رصا مده رصا شي كدي ترى ان زي شي كيتن الله انا كل جنات رصا مده اسان قول ديو فونس دي بو جو دي خلاص قول فدو لي دي তাহলে এলাম তলব গরম বেশি বালা আর বেশি জনতল আসা আসানো যাবে ওমাজতে মাকম ফি বেইতি মিন বিয়ুতিল্লাহ ইতলুন কিতাব আল্লাহ ওয়া ইতাদারাসুন ফি মা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুম রাহমা ওয়া যাকারাহুম আল্লাহ ফি মান ইনদাহু আর খনো মানশি খনো কোন মানশি একেন গরম মত বয়ারে দর ইয়ানি আল্লাহর গো ইয়ানি মুসিতি দিয়ে আল্লাহর গো খনো কলম বয়ার মুস্তামাদে বয়ারে তারা আল্লাহর কোরআনের তেলাওয়াত করে আর আল্লাহর কোরআনের মুদারাসা করে শিখা শিখি দের ইলে তফসির ওগেরা শিখের মানি ওগেরা শিখের ইন কোরআন আহকাম ওগেরা শিখের মশলা ওগেরা শিখের খদে আল্লাহ আজ্জা ওজালি তারা সকিনত নাজিল করি সকিনা কি ইয়ানি শান্তি আতমেনান দিলম মাঝে খনে ফেরা সেন ওগেরাই নুয়াই বুত ওরে আর খদে রাহমত তারারে সুব রাহমতে আসমান তো আল্লাহ রাহমত নাজিল করি তারারে জাগাই আনারে পেলাই ফেলাইব আর কী করিব আল্লাহ আজ্জা ওজালে আল্লাহর হাসে যে ফিরে সকল আছে ইতারা হাসে ইতারা রিয়াদ করিব জেন বদলে হেন জেন আল্লাহ রিয়াদ করে হেরে হেরে আল্লাহ ইতারা রিয়াদ করিব ওমান আপ্তা বি আমল হুল আমি সুদে বিনা সব আর যে নাকি ডন মানুষের খানদান আলিম উলামান নবীর খানদান বাফ মৌল হাবেস ওগেরা ইন্দুল্লাহ হাজি ওগেরা ভালা মানুষ বাফ তোর দিনদারে মানুষ লেখিম ফুয়াই বাকি বরবাদ নুয়াজ দোকে শুনে আল্লাহর খনে ইয়াদগিরি নাই খরাপ হই বড় হই দূর হই গই এ দিন ওগেরা দেবলার খনে আমল নাই ইতারা হদে খান দানিয়ে নসবে খনে ফায় দিব খান সদর দিন তার হাম দূরে হলে তুই দূরে ফুলে যাইব তার হাম লোয়া তে জনত যাই বাদিব দে তার এগান গুছে খান দান হয়ে গেলে মা বাবা খান দান হয়ে গেলে তার ফায় দিব ইয়ামন কিয়ামা ইন আল্লাহ আলম রাওয়াহু মুসলিম সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।